بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. يشب كاج بيشد ويشب بيشد سبركي إمامنا مرحبت بعليه ليه الصالحين أرجونا قرشن إبشان قطب درسي আমি শুধু কোরআন থেকে আয়াত পাঠ করেছি আর তার ব্যাখ্যা। এরপর বলছেন ইমাম রহমতুল্লাহ আলী, ইয়াহফাযা فالسنة الإمساك عنه، لأنه قد يندب الكلام المباح إلى حرام أو محروم، وذلك كثير في العادة، والسلامة لا يعدلها شيء. جنة رفون قطة مكمف جارفور إسلامي بدن إسلامي بدان دني بدان الدايتو رفون كراهية শরীয়তের বিধিবিধান মেনে তাকে চলতে হয়, তাকে বলা হয় কি মুকাল্লাহ। সকলকেই প্রত্যেক দায়িত্বপ্রাপ্ত প্রত্যেক মুসলমান বালিক সহজ মুসলমানের উপর উচিত হল সে যেন তার জিহ্বাকে কথা বলা থেকে হেফাজত করে। সব রকমের কথা থেকে সে তার জিহ্বার হেফাজত করবে। তবে যে কথার মধ্যে রয়েছে ফায়দা উপকার, যেটা আপনি মনে করেন এর মধ্যে ফায়দা তা বলুন, আর যাতে ফায়দা নেই অকল্যাণ সে কথা বলবেন না, এটা ইমাম মুজিবুর রহমাতুল্লাহ আলাইহি বলছেন। এরপর যদি আমরা দেখতে পাই কোন কথা বলা আর কথা না বলা বুঝে যাচ্ছে না, ফায়দা কি ফায়দা না, লাভ কি লাভ নয়, তাহলে এই অবস্থায় এ থেকে বিরত থাকাই সুন্না। কারণ কত কথা আমরা ফাজিল বলি অহেতুক, ঠিক না? তো অন্য রেওয়ায়েতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনি ইসলামিল মারই তার্কুহু মা লা ইয়ালি, মানুষের ইসলামের সৌন্দর্য হচ্ছে যে সে অর্থহীন কাজ থেকে দূরে থাকবে, অর্থহীন কথা থেকে দূরে থাকবে, অর্থহীন আমল থেকে দূরে থাকবে, যে কাজগুলো ফায়দা নেই এ থেকে দূরে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলবেন কম, আর আমাদেরকে কম কম কথা বলার কথা বলছেন, তিনি সামনে হাদিস পড়ে বলছেন। কারণ তিনি বলছেন যদি তুমি মনে করো উবের সমান লাভ নয় আবার ফায়দা হল, তাহলে বলো না। কারণ কোনো কোনো সময় আছে জায়েজ কথা বললে যেটা দেখছো তুমি মুবাহ বলা যায়, হয়তো এটা ওই মুবাহ কারণে তুমি হারামে লিপ্ত হয়ে যেতে পারো, তাহলে তারা বুঝে গেল যদি তুমি বুঝো এই জায়েজ কাজ করলে আমি হারামে লিপ্ত হয়ে যাব, তাহলে এই জায়েজ কাজ এটা তোমার জন্য জায়েজ থাকে না। বুঝতে পারছেন? যদি দেখেন আপনি কোনো একটা জায়েজ কিনে নেন, সব জায়েজ, কোনো আলিমকে প্রশ্ন করে কোনো হাতে জায়েজ সব, কিন্তু তুমি জানো যদি এই জায়েজ কাজ করি তাহলে আমি হারামে লিপ্ত হয়ে যাব, তাহলে এই অবস্থায় তোমার জন্য এই জায়েজ কাজ করা কি না জায়েজ না, স্পষ্ট কিনা? বুঝতে পারছেন? যদি আপনি দেখেন এই জায়েজ কাজ কিন্তু এটা করলে হারামে লিপ্ত হবে, কারণ সামনে তোমার হারাম, ভালো করে বুঝে দরকার ব্যাপারটা, শুধু বলবেন না আদা আনন্দের মুক্ত যাইজ, কিন্তু যাইজ করতে গিয়ে তুমি হারামে লিপ্ত হয়ে গেছে। এরকম যদি কোনো কাজ স্পষ্ট হয় এ থেকে দূরে থাকা জরুরি। এরপরে তিনি আহাদিস রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদিস উল্লেখ করছেন, এক্ষেত্রে প্রথম নম্বর যে হাদিস সহিহ বুখারী এবং মুসলিমের, বলছেন আবু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে ঈমান রাখে আল্লাহর উপর, আখিরাতের দিনের উপর, সে যেন ভালো কথা বলেন কিংবা চুপ থাকে। বুঝতে পারছেন? ভালো বলবেন কিংবা চুপ থাকবেন। কোনো কোনো মানুষ এরকম আছে, মনে করেন আমি কথা বেশি বলবো, তো মানুষ বলে আমার উচিত বেশি কথা বেশি বলতে পারে, আছে না? কেউ কেউ এরকম আছে, যত বেশি বলে নেতা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت। যে ঈমান রাখে আল্লাহর উপর, আখিরাতের দিনের উপর, সে যেন ভালো কথা বলে আর না হয় কি করে চুপ থাকে। আশা করি বুঝতে পারছেন সবাই। জাযাকাল্লাহু খাইরা ও জাযাকুমুল্লাহু খাইরা। কারণ প্রতিটি কথাই লেখা হচ্ছে, ভালো হলে লেখা হচ্ছে, খারাপ হলেও লেখা হচ্ছে। এই যেহেতু তোমার আমল হয়ে যাচ্ছে, যদি ভালো হয় আলহামদুলিল্লাহ, খারাপ হলে তো মুশকিল, ঠিক কিনা? তাই আমাদের উচিত আমাকে আপনাদের সকলকে ভেবে চিন্তে কথা বলা। আল্লাহ তুমি আমাদের জিব্বার হেফাজত করো। এরপরে দু চারটি রেওয়াজ এখন পেশ করব, শুধু হাদিস। এরপরে তিনি যে হাদিসটি পেশ করেছেন তা হল আবু মুসা, আবু মুসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আইয়ুল মুসলিমিনা আফদাল, মুসলমানদের মধ্যে সর্বোত্তম মুসলিম কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ইয়াতিমাল মুসলিমুনা বিল লিসানি ওয়া ইয়াদিহি, যার জিহ্বার উনিষ্ঠ থেকে, হাতের উনিষ্ঠ থেকে মুসলমানগণ নিরাপদ থাকেন, সে হচ্ছে সর্বোত্তম মুসলিম। আপনার জিহ্বার উনিষ্ঠ থেকে, আপনার হাতের উনিষ্ঠ থেকে অন্য মুসলিম নিরাপদ, আপনি সর্বোত্তম মুসলিম। এই গুণ যদি আমাদের সবার মধ্যে হয়ে যায়, তাহলে আর লড়াই থাকবে, হিংসা হিংসি থাকবে, গিবত কেউ করবে, চুগলি করবে, কারণ সে নিজে বুঝতে পারছে। এই জন্য আমাদের সকলকে খেয়াল রাখা দরকার, কেউ যদি কারো ব্যাপারে সতর্ক থাকবেন, গিবত করে, তাহলে আপনি তার থেকে সতর্ক থাকবেন। ওকে আপনি ওর গিবত শুনে আপনি খুশি হবেন না, বরং আপনার উচিত আপনি তাকে বুঝিয়ে দিবেন যে এটা গিবত, মানুষের দুষ্মরণা করা যায় না, আপনি তাকে জানিয়ে দিবেন। কথা বুঝলেন? জানিয়ে দিবেন, তাহলে তার ভিতরে হয়তো আপনার খুব সৃষ্টি হতে পারে। আর যদি আপনি নির্দ্বিধায় তার কথা শোনেন, তাহলে সে আজকে তো অন্যের কথা, অন্যের বিপদ করেছে, পরবর্তীতে আপনার বিপদ করবে। বুঝলেন ভাই? আল্লাহ আমাদের হেফাজত করুন, এবার হেফাজত জরুরি। যদি কোনো মুসলিম তার ভাইয়ের দোষ দেখে রাখে, আল্লাহ পাক কিয়ামতের দিন তার দোষ দেখে রাখে। আমাকে মানুষ বলবে লিডার, আমি যদি বড় কথা বলি, বেশি কথা বলি, তাহলে আমার নাম সর্বত্র ছড়িয়ে পড়বে। আমি যদি আলিম হয় এমন একটা কথা বলে আজ ঘুমি, তাহলে আমার ইজ্জত সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। খবরদার এরকম করবেন না। নাম কামানোর জন্য হাদিস যদি কেউ প্রচার করে সওয়াব হবে? নাম কামানোর জন্য যদি ইলম প্রচার করে সওয়াব হবে? নাম কামানোর জন্য যদি ইলম অর্জন করে তাতেও সওয়াব নেই। আস্তাগফিরুল্লাহ আলাজিম। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ নাম কামানোর জন্য ইলম অর্জন করে, ইলম অর্জন করে এজন্য যেন আলিমদের সাথে তর্ক করে, ইলম অর্জন করে এজন্য যেন জাহিলদেরকে কুণ্ঠা করতে পারে, আস্তাগফিরুল্লাহ। ইলম অর্জন করে এজন্য যেন মানুষের চেহারা, মুখ তার দিকে আকৃষ্ট করে, যদি কেউ এই উদ্দেশ্যে ইলমে শরীফ অর্জন করে, তাহলে দেখাল না সে জাহান্নামের আগুনে প্রবেশ করবে। বুঝলেন? খবরদার, যারা একটু অগ্রসর দিনের পথে, নিজের মনকে অবশ্যই ফ্রেশ করতে হবে, নিয়ে খালিজ করতে হবে, কোন দিন কাজ বলতে, কোন দিন হেড হার্ট আর কোন দিন কি হবে, বুঝতে পারছেন? মন একদম ফ্রেশ থাকবে। খবরদার, মানুষের দূষণ দূষণ করে যদি আপনার মনে কারোর প্রতি হিংসা থাকে, সে ভালো করলে আপনার কাছে খারাপ লাগবে, ঠিক কিনা? এই অধ্যায় অত্যন্ত জরুরি আমাদের সকলের জন্য, প্রত্যেক মুসলমানের জন্য জরুরি, কারণ এইসব বাণী তো আমাদের হলো, এইসব এইসব হাদিস যেগুলি পেশ করা হলো কার? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে মুসলমান যেন আপনার হাতের অনিষ্ট থেকে, আপনার আচার আচরণ অনিষ্ট থেকে মহফুজ থাকে, সংরক্ষিত থাকে, নিরাপদ থাকে, জিহ্বার অনিষ্ট থেকে যেন মুসলমান নিরাপদ থাকে, সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর আরেকটা জিনিস, বদ্ধারণা থেকে দূরে থাকবে। বদ্ধারণা বুঝেন, বদ্ধারণা মুশকিল। ইয়াকুম আদ-দন ফা ইন্না আদ-দন আকরাবুল হাদিস। তোমরা বদ্ধারণা থেকে দূরে থাকো, কারণ বদ্ধারণা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা কথা, কারণ বদ্ধারণার মাধ্যমেই মানুষ অগ্রসর হয়। প্রথমে বদ্ধারণা, তারপরে কথা, তারপরে একই সব। বদ্ধারণা করবেন না কারোর প্রতি, কিন্তু তাড়াতাড়ি বদ্ধারণা ঠিক না। কারোর সঙ্গে আপনি কি বুঝেন, তার মনের কি সংবাদ কি জানেন, তার ব্যাপার কি জানেন, আপনি বদ্ধারণা করে বসবেন? আর বদ্ধারণা করেই মানুষ কি বোধ করে, বিপদ এমনি করে না, বিপদ কেন করে? বদ্ধারণা। যদি আপনি কাউকে ভালোবাসেন তাহলে তার দুশ্চর্চা করবেন না, দূরে থেকে রাখবেন? আপনার মুসলিম ভাই আপনার কাছে প্রিয় হওয়া উচিত, আপনি তার দুশ দেখবেন? খেয়াল করেন, আপনার এত মানুষ এখানে, আমি সবাইকে, আমি আমার কথা বলছি, সবাইকে আপনাদের সকলকে আমি খুশি করতে পারবো? উত্তর দিন, সম্ভব? আপনার একসাথে থাকেন দশজন, পাঁচজন, মনে হয় একটা রুমে চারজন, পাঁচজন, সবাইকে খুশি করতে পারেন? তো এইরকম সব, যে যেরকম দায়িত্বশীল তার ব্যাপারে সেরকম সদ্ধারণা রাখবেন, তাহলে সব হবে। আর যদি কুধারণা বদ্ধারণা রাখেন, তুমি না হবে। অনেক সময় আছে মানুষ হয়তো অসুস্থ, মানুষ হয়তো অন্য কোনো চিন্তায় চিন্তিত, আপনি কথা বলেছেন সে উত্তর দিল না, এরকম হয় কিনা? তো আপনি কি বদ্ধারণা করবেন? আচ্ছা, আমি আপনার ব্যাপার বদ্ধারণা করতে পারি? আল্লাহ আমাদের হেফাজত, যদি আমাদের সকলের মন যদি ফ্রেশ হয়ে যেত, তাহলে আমরা কত সুন্দর শান্তি, কত শান্তি পেতাম। সুবহানাল্লাহ। এইসব বদ আমল থেকে নিজেকে রক্ষা করতে পারলে দুনিয়াতে শান্তি, আল্লাহ আর আখেরাতে শান্তি। এরপরে আরেকটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মান ইয়াদমান লি মা বাইনা লাহিহি ওয়া মা বাইনা রিজলিহি আযমান লাহুল জান্নাহ। যে তার গুটুয়ালের মধ্যবর্তী অংশ এর হেফাজত করতে পারবে, আর দুই কোমরের মধ্যবর্তী অংশ হেফাজত করতে পারলো, পারলো বা দুই পায়ের মধ্যবর্তী অংশে, আমি তার জন্য জান্নাতের জামিন হয়ে যাবো। কে বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তার মানে জিহ্বার হেফাজত, জিহ্বার জামিন হয়ে যাও, লজ্জাস্থানের জামিন হয়ে যাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য জান্নাতের জামিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই দুই জিনিসের হেফাজত সবই বুঝতে হবে, সব চলে। সুবহানাল্লাহ। জিহ্বার, লজ্জাস্থান, এই জিহ্বার কারণেই মানুষ অদমুখে অদম, মানে অদম করে মানুষকে, জাহান্নামে লিপ্ত করা হবে জিহ্বা। বড় মুশকিল, মিথ্যা কথা বলা হারাম, আপনার সবাই জানেন, সব মুনাফিকের গুণ তিনটি, ইদা হাদাসা কাযাবা ও ইদা ওয়াদা আখলাফা ও ইদা ইতমিনা খায়ানা। প্রথম উল্লেখ করেছে কি, কথা বলে, যখন মুনাফিক কথা বলে মিথ্যা বলে, ওয়াদা করলে ওয়াদা সালামি করে, আমানত রাখা হলে আমানতের খেয়ানত করে, আল্লাহ আমাদের হেফাজত করুন, কিন্তু খুব মানে খুব ভালো। আপনার ভিতরে যদি সন্দেহ হয়ে গেল হালাল বলুন না হারাম, এই অবস্থায় আপনাকে সন্দেহের দিকে দূরে থাকতে হবে। আপনার যদি মনে মনে করেন এই ব্যাপারে উনি যদি দেখে তো আমাকে খারাপ পাবে, অথবা আমার দায়িত্ব ত্রুটি বিন্দুমাত্র উনি দেখলেন এরকম তাকে সে খারাপ পাবে, তাহলে আপনি থেকে দূরে থাকেন। আমার তাই আপনারা যে যেখানে কাজ করেন, আমি যেখানে আমি কাজ করেছি, আপনারা আমানতের দায়িত্ব আমাদের সকলকে পরিপূর্ণরূপে আদায় করা দরকার, পরিপূর্ণরূপে। আপনি বলবেন না যদি আমানতে একটু গল্প করতাম তাহলে এরকম হয়ে যেত, গুলো করলে আপনি নেই, কারণ আপনার জিন্দগি তো বর্তমান জিন্দগি না, আপনার জিন্দগি হচ্ছে আসল জিন্দগি হচ্ছে ভবিষ্যৎ জিন্দগি। বর্তমান যে জিন্দগি চলে যাচ্ছে আজকে বা কালকে, তোমার পশু এক বছর পর দু বছর পর মৃত্যু অবশ্যই আসবে, কেউ মৃত্যুকে পালিয়ে যেতে পারবে না, ঠিক কিনা ভাই? তাই আমাদের সকলকে আখিরাতকে অগ্রাধিকার দেওয়া উচিত, বালকি ফিউল হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরাতু খাইরুম ওয়া আবকা। আল্লাহ পাক বলেন তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়ে দাও, অথচ আখিরাত হচ্ছে সর্বোত্তম এবং চিরস্থায়ী। সুবহানাল্লাহ, দুনিয়ার কোনো ইজ্জত নাই আল্লাহর কাছে, আর এই দুনিয়ার জন্যই আমাদেরকে সৃষ্টি করেন। আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্য কি? ইবাদত, আল্লাহর ইবাদত। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা দুনিয়াতে এসেছি আল্লাহর ইবাদত করব, আল্লাহ পাকের যাবতীয় বিধান তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোন দিকে পালন করব, আমরা ইবাদত সম্পাদন করব, এই জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। এবারে আমরা যদি নিয়মিত থেকে আল্লাহর ইবাদত করি তাহলে আমরা জান্নাতুল ফিরদাউস লাভ করব ইনশাআল্লাহ। আমি এই সংক্ষিপ্ত দর্শে একটা হাদিস পেশ করলাম, অল্প হলেও আর বেশি লম্বা করতে চাই না, আমাদের সকলকে এগুলির উপর আমল করা উচিত। আর আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে এইসব হাদিস যেগুলো আমরা আলোচনা করলাম এগুলি আমল করার তৌফিক দাও, আল্লাহ আমাদের মনকে ফ্রেশ করে দাও, নিয়ত খালিস করে দাও, আল্লাহ আমাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর করে দাও, অহংকার দূর করে দাও, আমিত্ব বোধ দূর করে দাও, আল্লাহ আমাদের ইলম বাড়িয়ে দাও, জ্ঞান বাড়িয়ে দাও, সমাজ বাড়িয়ে দাও, ইলম বাড়িয়ে দাও, ইলম অনুযায়ী আমল করার তৌফিক দাও, ইলম প্রচার করার তৌফিক দাও, আল্লাহ আমাদেরকে মাফ করো, এই সমস্ত মুসলমানদেরকে মাফ করো, হে আল্লাহ মুসলিমদেরকে উদ্ধার করো, সিরিয়ার মুসলমানদের উপর তুমি রহম করো, জালিমদেরকে পকড়াও করো, আহলে সুন্নাহ ওয়াল জামাআহ কোরআন সুন্নাহ অনুযায়ী মুসলমানদের সারা বিশ্বের মুসলমানদের তুমি হেফাজত করো, برحمتك يا ارحم الراحمين، ربنا تقبل منا انك انت السميع العليم، وتب علينا انك انت التواب الرحيم. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين.